কিন্তু তার আগে পিছেও তিনি অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। এ প্রহরা দিয়ে আল্লাহ তাআলা এ কথাটা জেনে নিতে চান তার নবী রসুলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েতের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা। অথচ আল্লাহ তাআলা এমনিই তাদের সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এ সৃষ্টি জগতের সবকিছুর গুণতেই তিনি অবগত রয়েছেন।